فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد. ডক্টর গোলাম মাসুদ ভাই একটি প্রশ্ন পোস্ট করেছেন, যেই প্রশ্নটি পাঠিয়েছেন ডক্টর মাহবুবুল আলম রাজশাহী থেকে। তিনি প্রশ্নে বলেছেন যে দাউস, ইসলামী পরিভাষায় দাউস কি? কেয়ামত দিবসে দাউসের পরিচয় ও পরিণতি, একজন মুসলিম কর্মজীবী মহিলা যিনি নিজের ঘর সংসার করার জন্য আর কি এরকম খোলামেলা পরিবেশে চলাফেরা করেন এবং ইসলামের পর্দানীতি এরকম মানতে অভ্যস্ত নন, তার ক্ষেত্রে একজন স্বামী হিসাবে ওই নারীর পক্ষে করণীয় কি, এরকম কয়েকটি প্রশ্ন একসঙ্গে করেছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো আমাদের পরিভাষায় দাউস বলা হয়, আসলে দাইউস হাদিসের পরিভাষায়। ওই ব্যক্তিকে দাইউস বলা হয় যে তার পরিবারের মধ্যে জিনা, বেবিচার, ফাহেশা, অপকর্ম এইগুলিকে প্রশ্রয় আশ্রয় দান করে। অর্থাৎ কোনো পুরুষ যদি তার স্ত্রী, তার মা, তার বোন, তার এরকম ঘনিষ্ঠ যে সমস্ত নারীরা রয়েছে তাদের মধ্যে পরপুরুষরা যাতায়াত করতেছে তাদের সঙ্গে, এমনকি জিনা, ব্যভিচার ইত্যাদির মধ্যে খোলামেলা এরকম মাখা ঝাঁকা করছে, এইগুলিকে যদি কোনো পুরুষ মেনে নেয় সেই পুরুষকেই দায়ুস বলা হয়ে থাকে। এবং ওই পুরুষের তার পুরুষত্ব আর থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, আর রিজাল কওয়ামুন আলা নিসা, পুরুষরা কর্তৃত্ববান নারীদের ওপর, কিন্তু এই পুরুষ তার কর্তৃত্ব পালন করছে না। আর একজন মুসলমান তার ইসলামের মৌলিক পাঁচটা বিষয়কে হেফাজত করা দরকার, তার মধ্যে একটি হলো তার পরিবার পরিজন, এদেরকেও হেফাজত করার দায়িত্ব। এজন্য হাদিসে এসেছে কোনো লোক যদি তার পরিবারের ইজ্জত সম্মান রক্ষা করতে যেয়ে শহীদ হয়ে যায়, নিহত হয়, সেও শহীদের মর্যাদা পায়। কাজেই আপনার আমার উচিত নিজ পরিবারকে রক্ষা করা, এরকম বিশেষ করে এই দিয়াসাত থেকে। দেখবেন আমাদের সমাজে অনেক সময় আমরা অনেক পরিবার রয়েছে এটাকে একটা গৌণ মনে করেন, মনে করেন না আমরা খুব ফ্রি মাইন্ডের লোক। দেখবেন একজন বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকে আমি খুব ফ্রি মাইন্ড, এই জন্য ভাবি দেবর সবাই একসঙ্গে মেলামেশা করছে, কিন্তু তার মেয়ের বেলায় কিন্তু সেটা সে আশ্রয় প্রশ্রয় দিতে রাজি নয় অন্য পুরুষদেরকে। তার মেয়ে, তার বোন এরকম অন্য পুরুষের সঙ্গে মিশুক এটা চায় না, কিন্তু সে আবার অন্যের নারীদের সঙ্গে মিশতে চায়। তাই এইগুলি হলো বিশেষ করে এই পুরুষ যারা নিজেদের পরিবারে এরকম পাহেশা কাজকে প্রশ্রয় আশ্রয় দেয় তারা হলেন দায়ুস। আর কেয়ামত দিবসে দায়ুসের পরিণতি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। প্রথম বাণী হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়ানযুরুল্লাহু আযযা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াউমাল কিয়ামা। নাসাইত হাদিস বর্ণিত রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির প্রতি কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। একজন হলেন আল আকলে ওয়ালিদাই, পিতা মাতার অবাধ্য সন্তান, আর যে নারী পুরুষদের মতো হতে চায়। দেখবেন অনেক নারী সে পুরুষদের বেশভূষা ধারণ করে, চুল এরকম মনে করেন খুব পুরুষদের মতো আচরাচ্ছে, পুরুষদের মতো করতেছে, অথবা পুরুষরা যেরকম করে টাইট ফিট পোশাক পরে বের হয় এরকম করছে, পুরুষদের রং ঢং নিচ্ছে, পুরুষরা যেমন খোলামেলা বের হয় এরকম তারা খোলামেলা বের হচ্ছে, এই নারী তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। দায়ুস, আর যে ব্যক্তি দায়ুস অর্থাৎ ওই পুরুষ যারা তার পরিবারের মধ্যে এরকম অপকর্মকে প্রশ্রয় আশ্রয় দেয়। অনুরূপ ভাবে ইমাম আহমদ আর একটা হাদিসে বর্ণনা করেছেন যে সালাসাতুন কদ হারামাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন। তার মধ্যে একটি হলো মুদমিনুল খামর, যে মদ প্রস্তুত করে, তৈরি করে বা মদ খায়, পান করে, মদের কারবারকারী যারা, বলে আখ এবং পিতামাতার অবাধ্য সন্তান দায়ুস, আর ওই ব্যক্তি দায়ুস আল্লাজি ইউকির ফি আহলিহি আল-খুবস, যে তার পরিবারে ফাহিশা কাজকে আশ্রয় প্রশ্রয় দেয়। এ হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন। অনুরূপ ভাবে এই লোকগুলি জান্নাতে প্রবেশ করবে না বলতে যেটা বোঝানো হয় যে হয়তো সে একেবারেই জান্নাতে প্রবেশ করবে না, কারণ কেউ যদি এই ফাহিশা কাজকে হালাল মনে করে এবং তওবা না করে মারা যায়, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আর যদি কেউ এইগুলি প্রশ্রয় দিয়েছে, মনে করে যে এগুলো হারাম ঠিক না, তারপরে কোনো কারণে প্রশ্রয় হয়েছে, হয়তো এরা প্রথমে জাহান্নামে খাটবে, এরপরে হয়তো প্রথম স্টেপে তারা জান্নাতে যাবে না, পরবর্তী স্টেপে তারা যেতে পারে। আর আপনি যে বলেছেন যে সমস্ত নারীরা এরকম পুরুষদের কথা শোনে না, হ্যাঁ, তারা পর্দা মেনটেন করতে চায় না, বলে যে আমরা খুব ওপেন আমার সংসার জীবনে, হ্যাঁ, নারীরা তারা তাদের পর্দা রক্ষা করে চাকরি বাকরি ইত্যাদি সব করতে পারবে, কিন্তু অবশ্যই সেখানে পর্দা থাকতে হবে এবং ইখতিলাত যেটাকে বলা হয়, নারী পুরুষের অবাধ মিলামেশা চলবে না, পর্দা মেনটেন করে এরপরে চলতে হবে। যদি এরকম পরিবেশ থাকে তাহলে সে চাকরি করতে পারবে। আর যে ব্যক্তি পুরুষ তারই দায়িত্ব হলো নারীদের উপর খরচ করা, বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যে পুরুষরা তাদের মাল সম্পদ থেকে নারীদের উপর ব্যয় করবে। কাজেই মহিলার চাকরি করার প্রয়োজন নেই, পুরুষ আপনি হলে পুরুষের মতো পুরুষ থাকেন, মহিলা ইনশাআল্লাহ বাড়িতে থাকবে, আপনি চাকরি বাকরি করে কামাই রোজগার করে নিয়ে আসে দেবেন। আর যদি মহিলারা চাকরি করে তাদের পরিবেশে চাকরি করতে পারবে, কিন্তু অবশ্যই পর্দা মেনটেন করে। হাজা আল্লাহ আলম সোহাব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।